মানব জীবনের সীমাহীন আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণীয় নয়। আশার সাগরে সাঁতার কাটতে কাটতে কিনারায় উঠেই দেখে বার্ধক্যের নিদারুণ হাতছানি। অমনি চমকে ওঠে বনিয়াদ, হতাশা ব্যঞ্জক দৃষ্টি মেলে নিজের পরিণাম চিন্তায় আপন মনে গেয়ে ওঠে, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, তবুন কাল ভোগ বিলাসে উড়ে দিলাম ভাই, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, তবুন কাল ভোগ বিলাসে উড়ে দিলাম ভাই। নিদান কাল কখন এলো জীবনটা মরে লো মেলো, নিদান কাল কখন এলো জীবনটা মরে লো মেলো, হিসাব করি না আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়। সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই, সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই, কতজনে রাখলাম গোরে আপন হাতে দাফন করে, কতজনে রাখলাম গোরে আপন হাতে দাফন করে, হোস করি নাই আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়। কবর দোজকে রাজাব সইব কেমনে ভাই, হাসুর ফুলটির তুমি কেমনে উড়ে যায়, কবর দোজকে রাজাব সইব কেমনে ভাই, হাসুর ফুলটির তুমি কেমনে উড়ে যায়। মরণের কঠিন কালে সঙ্গী সাথী কেউ না মিলে, মরণের কঠিন কালে সঙ্গী সাথী কেউ নাই মিলে, এখন কোথা যায় আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়। পারে পারে হজ করি সুদ সারি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, পারে পারে হজ করি সুদ সারি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, কতজনের করলাম ক্ষতি তবু আমি বিচারপতি, কতজনের করলাম ক্ষতি তবু আমি বিচারপতি, এখন কি উপায় আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়। ডবল কামেল ওস্তাদ আমি টিভি সারি নাই, ফতোয়া দিচ্ছি ভুরি ভুরি নিজের আমল নাই, ডবল কামেল ওস্তাদ আমি টিভি সারি নাই, ফতোয়া দিচ্ছি ভুরি ভুরি নিজের আমল নাই, এলেম ছাড়া আলেম হইয়া বেদিনী কাজ কত কইরা, এলেম ছাড়া আলেম হইয়া বেদিনী কাজ কত কইরা, আমল করলাম সাই আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়, আমার কি হবে ও পায়। গান বাজনা নভেল নাটক কিছুই সারি নাই, কুরআন হাদিস কত শুনলাম আমল করি নাই, গান বাজনা নভেল নাটক কিছুই সারি নাই, কুরআন হাদিস কত শুনলাম আমল করি নাই, নামাজ রোজা না করিয়া দুনিয়ার মোহে রই মজিয়া, নামাজ রোজা না পড়িয়া দুনিয়ার মোহে রই মজিয়া, এখন কোথা যায় কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার চেয়ে বড় পাপি কেহ বুঝি নাই, শিরক বেদাত করছি কত লেখা ঝুঁকা নাই, আমার চেয়ে বড় পাপি কেহ বুঝি নাই, শিরক বেদাত করছি কত লেখা ঝুঁকা নাই, নবীর তরিকা ছেড়ে দিয়ে বহু তরিকায় আমল করে, নবীর তরিকা ছেড়ে দিয়ে বহু তরিকায় আমল করে সব হারালাম হায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়।